তো দীর্ঘ সময় পরে আবারও আমাদের কসমিক আড্ডা। তো মাঝখানে আমরা অনেকবারই একটা নিয়েছিলাম যে আমরা অর্গানাইজ করবো বিভিন্ন কারণে করার প্রয়োজন, বিশেষ করে তোমাদের আগ্রহ অনেক বেশি ছিল, কিন্তু তোমাদের আগ্রহগুলোকে আসলে আমরা ইয়ে করতে পারিনি, মানে ডিমান্ড টাইম মতো ফিল আপ করতে পারিনি। তারপরে যে কালামদুলিল্লাহ আমরা ছোট করেছিলাম আজকে, এবং সাডেনলি গতকালকে হঠাৎ করে আমরা চিন্তা করবো না করে ফেলবো। অনেক সময় দেখা যায় লম্বা প্ল্যানিং করে কিছু হয় না, তো মাঝে মাঝে শুধু এরকম ধাক্কা দিয়ে কিছু করে ফেলতে হয়, যদিও আমরা সে সংখ্যা অত বেশি না। তারপরও দেখ আমরা অবশেষে ছুটি পেয়েছি, নেক্সট ডিসিশন অবশ্যই আমরা আরো ভালো করে করেছি। আর এখানে তোমরা যারা আছো তোমরা সবাই হচ্ছে কি সিঙ্গেল মেম্বার একেবারে বোরার, এবং এটা বলেছি যে প্রিমিয়ার মেম্বার, ঠিক আছে, ফাউন্ডার মেম্বারের মতো। তো নতুন করে তো আর কাশ্মীর একবার যে অবজেক্টিভগুলো তো বলার কিছু নেই, তারপরে জাস্ট একটু শেয়ার করা হচ্ছে কি ওই অন্যান্য যে স্টাডি সার্কেলগুলো বা যেরকম ডিসকাশন সার্কেল ক্লাব বা বিভিন্ন ধরনের ক্লাব আছে এই শহরের মধ্যেই, তো জাস্ট শুধু কোথাও আলোচনা করার জন্য কিন্তু আলোচনা না, আমরা এখানে আলোচনা করি, আমরা এখানে মানে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এবং এখানে একটা অবশ্যই একটা অবজেক্টিভ আছে, বিশেষ করছি আমরা এর আগের যেই সার্কেল ওখানে আমরা আলোচনা করেছিলাম, আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এই সিস্টেমের মধ্যে থেকে ইয়ত্র হচ্ছে কি এখন অনেক বেশি হচ্ছে কি বিভিন্ন ধরনের ডিস্টর্টেড থিঙ্কিং বা উল্টোপাল্টা অনেক ধরনের চিন্তা এবং কাজের মধ্যে আসলে ইনভলভ হয়ে যাচ্ছে। তো প্রপার নলেজের যে চর্চা, নলেজের যে প্র্যাকটিস এবং এগুলো নিয়ে যে ডিসকাস করা সিস্টেমের মধ্যে, আলোকিত চিন্তা এবং শেয়ার করা, এবং এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি রেগুলার যে পুরো মানে ইয়ার জেনারেশন দিয়েছে আসলে আজকে আনপ্রোডাক্টিভ থিঙ্কিং আমাদের ঢুকে যাচ্ছে। তো আমাদের অবজেক্টিভ দুটি, আপনার নিজের হচ্ছে আলোকিত হওয়া চিন্তা ভাবনাগুলোতে দিয়ে, এবং এই চিন্তা ভাবনাগুলো থেকে আমাদের ফ্রেন্ডসের মাঝখানে নিয়ে যাওয়া। তো গত প্রোগ্রামটা ছিল অনেকটা ইনিগ্রেশন টাইপের প্রোগ্রাম, তোমরা অনেক বেরোন টেরো নিয়ে আসছিলে, অনেক টিচারগুলো এখন এখানে আছে, ঠিক আছে। তো ফর্মালি আসলে আমরা আমরা আমাদের যে কতগুলো চিন্তা ভাবনা ছিল যে আমরা মাঝে মাঝে কিছু ডিসকাশন প্রজেক্ট অ্যারেঞ্জ করবো, তারপর হচ্ছে কি আরো আদার্স বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করবো। তো বলতে পারি যে ওটা একটা ফর্মালি স্টার্টিং আমরা আজকে করছি, এবং প্রথমে হচ্ছে কি আজকে একটা ডিসকাশন সার্কেল দিয়েই আমরা আমাদের কসমিক এনিমের যে ফর্মাল যে সার্কেলগুলো ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। এবং শুরুতে হচ্ছে কি আমরা এমন একটা টপিকে চুজ করেছি যেটা আসলে বলতে পারি যে কি দ্য ড্রাইভিং ফোর্স ফর ইচ অ্যান্ড এভরি অ্যাকশন। আমরা জানি যে কি প্রত্যেকটা জিনিস প্রতিটা অ্যাকশনই হচ্ছে কি তার পেছনে একটা থিঙ্কিং, তাকে থিঙ্কিং জেনারেট করি, তারপর যে থিঙ্কিং গুলো দিচ্ছে আমরা আমাদের অ্যাকশনগুলো আগে থেকে যাই। তো সো দ্যাট থিঙ্কিং বিষয়টা আসলে জানাটা কতটুকু জরুরি এটার ব্যাখ্যা করার আসলে কোনো প্রয়োজন নেই। এটি যে সেই একমাত্র জিনিস যে জিনিসটার জন্য আসলে আমরা হিউম্যান বিং হচ্ছে কি সুপিরিয়র, ঠিক আছে। আমরা জানি যে কি এই আমরা যদি এই অ্যানিমেল কিংডমের মধ্যে তাকাই তাহলে দেখা যায় আসলে প্রায় অলমোস্ট সব অ্যানিমেলের হচ্ছে কি তাদের অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো হচ্ছে কি আমাদের মানুষের চেয়ে অনেক বেশি পাওয়ার, ঠিক আছে। এবং এটা একদম একটা মানব শিশুর জন্ম প্রক্রিয়ার দিকে তাকালে আমরা বুঝতে পারি, মানব শিশুগুলো জন্ম সময় সব থেকে উইক হিসেবে জন্মগ্রহণ করে, ঠিক আছে। তার তুলনায় অন্যান্য প্রাণীগুলো কিন্তু অনেক মানে অনেক পাওয়ার নিয়ে জন্মগ্রহণগুলো বলা যেতে পারে, কিন্তু দেখা যায় কি গ্রেজুয়ালি মানব শিশুগুলো একসঙ্গে কি করে সবগুলো জিনিসের উপরে ইচ্ছে নিয়ন্ত্রণ নেই, ঠিক না। কিন্তু অন্যান্য প্রাণী এসে পারে তার মূল জায়গার মধ্যে ইয়েটা দেয় পার্থক্যটা রচনা করে দিচ্ছে, সেটা হচ্ছে মানুষের থিঙ্কিং ক্যাপাবিলিটি, যেটা আর অন্য কোনো প্রাণী নেই। তো আজকে আমরা ওই বিশ্ববিদ্যালয় নিয়ে একটু আলোচনা করবো, তোমার সবসময় তো আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলো, ঠিক আছে। তো এইগুলো আমি আর বিষয় নিয়ে আলোচনা করবো না, আমি আমাদের কমিউনিকেটিং তাদেরকে নিয়ে আসছি, আমার তো এর আগেও পরিচয় আছে, ভার্চুয়াল ওয়ার্ল্ডের পরিচয় আছে, রিয়েল ওয়ার্ল্ডের পরিচয় আছে। তো আমি ভাই নাজিম কি বলবো যে আজকের যে বিষয় থিঙ্কিং অ্যান্ড লিঙ্কিং এই বিষয় নিয়ে কিছু আলোচনা করার জন্য, আর আমরা এর আগে বলেছি আমাদের আলোচনা করা হচ্ছে অনেক ইন্টারেক্টিভ, আমি ওখানে লিখছি ঠিকই ইন্টারেক্টিভ সেশন। তো কিছু বিষয় নিয়ে আলোচনা করার পর অবশ্যই তোমরা হিউম্যান থিঙ্কিং চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত, চিন্তা প্রক্রিয়া কি, এবং এই যে ফিলোসফি অফ থিঙ্কিং এই বিষয়গুলো তোমরা তোমাদের প্রশ্নগুলো পাঠিয়ে, ঠিক আছে। তো আমি আর আমি তেমন অনেক বেরিয়ে দিয়ে গেছি নাজিম নাজিম। আসসালামু আলাইকুম। ওয়েল কিশোর ভাই আমার সাথে কিশোর ভাই আমার হাতে যে সাবজেক্টটা ধরা দিলেন ওইটা উপর আমি কতটুকু জাস্টিস করতে পারবো আমি জানি না, তবে আমি চেষ্টা করবো আর কি থিঙ্কিং নিয়ে কিছু থিঙ্কিং করা। তো ইনশাল্লাহ ওটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চিন্তা হিসেবে যেটা আলোচনা করলে যে চিন্তা করা, এটা কেন আমরা চিন্তা করার কথা বলতেছি, কেন কসমিক এনিগমার মতো আমরা একটা ফোরাম নিয়ে আসলাম এবং কেন হচ্ছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করতে চাই। সোসাইটির মধ্যে যে মানুষের চিন্তাশীলতা কমে গেছে, সোসাইটির মধ্যে মানুষের যে মানে আলোকিত চিন্তার অভাব, মানুষজন যে এখন হচ্ছে অনেক বেশি ভোগবাদী চেতনার মধ্যে ডুবে আছে, এখান থেকে এসব অন্ধকারচ্ছন্নতার থেকে মানুষকে বের করে এনে মানুষকে অনেক বেশি চিন্তাশীল এবং জাতিকে কীভাবে উন্নয়ন করব, কীভাবে হচ্ছে আমরা আরও বেশি পরিশীলিত এবং পরিমার্জিত এবং আলোকিত মানুষকে পরিণত হবো, এই বিষয়গুলোর সাথে হচ্ছে যে জড়িত আমাদের এই ফোরামের মানে মানে কাজগুলো। তবে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের সোসাইটির মধ্যে কিছু লোক আছে যারা চিন্তা করে, কিন্তু চিন্তার কোনো অবজেক্টিভ নেই, কোনো মানে লক্ষ্য উদ্দেশ্য কিছুই নেই যে কেন আমরা চিন্তা করছি। যেমন আমরা যদি আমাদের রাজধানী ঢাকার মধ্যে কিছু লোক আছে যারা একদিন চিন্তা করলো, তারা আজকে কিছু একটা নিয়ে চিন্তা করবে, তারা ওই দিবসটার নাম দিল চিন্তা দিবস। ঠিক আছে, বিষয়টা একটা এরকমই যেন সারা বছর তারা চিন্তা করে না, একটা দিন তারা ঢাকা ইউনিভার্সিটি টিএসসি মোড় এখানে মধ্যে বসে চানাচুর আর বাদাম খেতে খেতে চিন্তা করলো যে আজকে কিছু একটা চিন্তা করতে হবে, চিন্তা নিয়ে চিন্তা দিবস। তো এই চিন্তা ধরনের এই ধরনের চিন্তার কথা আমরা বলতেছি না, আমরা বলতেছি এমন চিন্তা যেটা আমাদের নিজের থেকে বের হয়ে আসে, আপনা আপনি বের হয়ে আসে, স্বতঃস্ফূর্ত হবে। জীবন নিয়ে প্রশ্ন, আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন, আমরা কে, কোথেকে আসলাম, কোথায় যাচ্ছি আমরা, ঠিক আছে, এই বিষয়গুলোর জবাব যখন আমরা জানতে চাই, তখন আপনা আপনি কিছু চিন্তাশীলতা আমাদের মন থেকে বের হয়ে আসে, তখন আমরা প্রকৃতির বিভিন্ন যেই বিষয়গুলো এগুলোকে প্রশ্ন করতে শুরু করি যে কেন হচ্ছে যে এই পৃথিবীটা এরকম, বা কেন হচ্ছে মানুষ এরকম, কেন হচ্ছে অন্যান্য পশু পাখির এরকম, কেন আমরা মানুষ হচ্ছে সুপেরিয়র, এবং কেন হচ্ছে যে আমরা নিয়ন্ত্রণ নিতে পারি তাদের উপর, আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা গভীরভাবে চিন্তা করতে শুরু করি, তখন আমরা অনেক কিছু মানে শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। এবং এর মধ্যে আমাদের বুদ্ধিবৃত্তিকে যেরকম আমরা খাটাই, তেমনি আমাদের বৈজ্ঞানিক চিন্তা যেটা, যেটাকে আমরা সায়েন্টিফিক থিঙ্কিং বলি, সেটাকেও আমরা খাটাই আর কি। এখানের মধ্যে আমাদেরকে বুঝতে হবে যে চিন্তার বিভিন্ন পদ্ধতি আছে। আমরা যখন বলি চিন্তা, মানে শুনলেই মনে হয় যে আচ্ছা চিন্তা একটু মাথা কাটাইলে হলো, একটু চিন্তা ভাবনা করলে হলো, বিষয়টাকে খুব সিম্পল একটা বিষয় মনে হয়, কিন্তু চিন্তা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে করা হয়, বিভিন্ন রকমের পদ্ধতি আছে। যেমন আমি যদি বুদ্ধিভিত্তিক চিন্তার কথা বলি, মানে ব্রডলি চিন্তাকে হচ্ছে যে দুই ভাগে ভাগ করা যায়, ইউ ক্যান ডিভাইড দ্য হোল থিঙ্কিং প্রসেস ইন টু সাইড, দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বুদ্ধিভিত্তিক পদ্ধতি বা র্যাশনাল মেথড, আরটাকে বলা হচ্ছে সায়েন্টিফিক মেথড বা এম্পেরিক্যাল মেথডও বলা হয় আর কি। টার্মগুলো নিয়ে এত চিন্তা হওয়ার দরকার, আমি যে দেখা করবো যে জিনিসটা দুইটা জিনিসকে কীভাবে আমরা আলাদা করে বুঝবো। একটা বিষয় হচ্ছে যে আমরা যে বাস্তব জগৎটাকে দেখতেছি, এই বাস্তব জগতের প্রত্যেকটা বিষয়ে পিছনে কারণ কি, প্রত্যেকটা বিষয়ের পিছনে একেবারে মানে সায়েন্টিফিক রিজন কি আমরা কিন্তু জানি না, আমরা কিন্তু সবকিছু সায়েন্টিফিক রিজন নিয়ে প্রশ্ন করিও না, বরং আমরা সায়েন্টিফিক রিজন কখন আনার চেষ্টা করি, যখন কোন একটা জিনিসকে আমরা অলরেডি বাস্তবতায় পাইছি, ওটার আমরা আরো গভীরতার মধ্যে যেতে যাচ্ছি, ওটা কিভাবে কাজ করে, ওটার মানে মেকানিজমটা কি, ওটার সাথে অন্যান্য প্রকৃতির অন্যান্য সাইডের কি সম্পর্ক, এই বিষয়গুলোর ইন্টার রিলেশনশিপগুলোকে যখন আমরা জানতে চাই, ফার্দার ডিগ ডাউন করতে চাই, তখন হচ্ছে আমরা সায়েন্টিফিক মেথড নামে আরেকটা মেথড নিয়ে আসি। কিন্তু আমাদের অরিজিনাল মেথড কিন্তু সায়েন্টিফিক মেথড না। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, সে যখন বড় হয়, সমাজের সাথে সে বিভিন্ন মেলামেশা করে, তখন কিন্তু তার মধ্যে সায়েন্টিফিক মেথডটা ডেভেলপ করে না, তার মধ্যে ডেভেলপ করেছে র্যাশনাল মেথড। যেমন সূর্য আছে, চাঁদ আছে, নদী নালা আছে, চলতেছে, উপর থেকে কোনো কিছু নিচে পড়ে যায়, ঠিক আছে, মানে নিউটনের থিউরি ছাড়া জেনারেলি সবাই জানে যে উপর থেকে নিউটন এটা ফার্স্ট আবিষ্কার নেই যে আপেল মাটিতে পড়ে, ওটাকে সে ফার্দার ব্যাখ্যা করছে তার থিউরি দিয়ে। কিন্তু জেনারেলি আমরা জানি যে গাছ থেকে আপেল খসে পড়লে এটা মাটিতেই পড়বে, এটা উপর থেকে যাবে না, এটা এটার জন্য আমার নিউটন থিউরি পড়া লাগে না, ঠিক আছে। তারপর আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, বরফে হাত দিলে ঠান্ডা লাগে, বরফ গলে পানি হয়, আকাশ থেকে বৃষ্টি পড়ে, এই যে মানে প্রাকৃতিক যেসব বিষয়াদিগুলো, এগুলো কিন্তু আমি বৈজ্ঞানিক হই, আমি কৃষক হই, আমি রিক্সাওয়ালা হই, সবাই কিন্তু আমরা বুঝতে পারি, এখানের জন্য কিন্তু আমাদের খুব গভীর চিন্তাশীল হওয়া লাগে না। তো এই চিন্তাগুলোকে বলা হয়েছে যে র্যাশনাল চিন্তা আর কি, বুদ্ধিভিত্তিক চিন্তা, যেগুলো যেটা হচ্ছে মাথা খাটাইলি, মানে আমাদের বুদ্ধিকে খাটাইলি আমরা হচ্ছে যে সমাধানে চলে আসতে পারি, এবং যে সমাধানটা আসে সেই সমাধানটা কেউ অস্বীকার করতে পারবে না, কেউ বলতে পারবে না পৃথিবীতে যে আগুনে হাত দিলে হাত পড়ে না, ইভেন যদি সে তার হাত জীবনে নাও পড়ে, আগুনে হাত নাও লাগে, তারপরে সেটাকে অস্বীকার করতে পারবে না, কারণ পৃথিবীর বহু মানুষের আগুনে হাত পুড়ছে এবং সবাই জানে যে আগুনে হাত দিনে হাত পুড়ে আর কি। সবাই জানে যে শীতকাল আসলে শীত লাগে, সবাই জানে যে মানে ঘূর্ণিঝড় আসলে হচ্ছে যে অনেক ধ্বংস হয়, মানে প্রকৃতির মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে, যে ঘটনাগুলো হচ্ছে যে সাধারণ বুদ্ধি বিবেচনা দিয়ে ইয়া করা যায়, আমরা যাচাই করতে পারি এবং আমরা একটা সমাধানে চলে আসতে পারি, একটা কর্পোরেশনে চলে আসতে পারি। এটা গেল হচ্ছে বুদ্ধিভিত্তিক পদ্ধতি আর কি। তো বুদ্ধিভিত্তিক পদ্ধতি দিয়ে এক ধরনের সমাধানে পৌঁছানো যায়, আবার সায়েন্টিফিক পদ্ধতি দিয়ে এক ধরনের সমাধানে পৌঁছানো যায়। বুদ্ধিভিত্তিক পদ্ধতি দিয়ে এমন সব সমাধানে পৌঁছানো যায় যে সমাধানগুলো হচ্ছে কখনোই ভুল হয় না, যেগুলো একেবারে একেবারে পারফেক্ট একটা সমাধানের দিকে নিয়ে যায়। আর সায়েন্টিফিক মেথড দিয়ে আমরা মানে একটা চূড়ান্ত সমাধানে পৌঁছাইতেও পারি আবার নাও পৌঁছাইতে পারি, একটা ফ্যাক্টকে আনকভার করতেও পারি, একটা বাস্তবতাকে আনকভার করতেও পারি আবার নাও করতে পারি। উদাহরণস্বরূপ আমি যদি বলি, ফর এক্সাম্পল আমি সায়েন্স দিয়ে আমি কোন একটা থিওরি ইয়া করলাম, সায়েন্সের বিভিন্ন মেকানিজম দিয়ে বিভিন্ন রকম মানে থিওরিকে অ্যাপ্লাই করে আমি একটা জায়গায় গিয়ে পৌঁছাইলাম, যে পৌঁছাই বললাম যে বিভিন্ন দুর্বীক্ষণ যন্ত্র বিভিন্ন জিনিসকে কাজে লাগাইলাম, আকাশের দিকে তাকাইলাম, দেখতেছি আমি সূর্য উঠতেছে, সূর্য উঠাটা কিন্তু এটা একটা বুদ্ধিভিত্তিক সত্য, এটা কিন্তু মিথ্যা না। কিন্তু যেমন যদি সায়েন্টিফিক আলোচনা করি তাহলে কিন্তু আমার অন্য আলোচনা চলে আসবে। সায়েন্টিফিক আলোচনা করলে হচ্ছে কোনো সূর্য উঠতেছে না, সায়েন্টিফিক আলোচনা করলে হচ্ছে পৃথিবী ঘুরতেছে, ঠিক আছে। এখন কেউ যদি বলে যে না ভাই আপনি মিথ্যা কথা বলছেন, আসলে সূর্য উঠতেছে, আবার কেউ যদি বলে যে না আপনি মিথ্যা কথা বলছেন, আসলে সূর্য উঠতেছে না পৃথিবী ঘুরতেছে, দুজনেই কিন্তু একে অপরের সাথে সাংঘর্ষিক করতে চাচ্ছে জিনিসটাকে। আসলে কিন্তু বিষয়টা মোটেও সাংঘর্ষিক না, সূর্য উঠছে এটা কিন্তু একটা ধ্রুব সত্য, আমরা দেখতেছি সূর্য উপর উঠতেছে, এটা বাস্তব সত্য, কিন্তু এইটার সায়েন্টিফিক ব্যাখ্যা কি ওটা আরেকটা আলোচনা। বুদ্ধিভিত্তিকভাবে সূর্য ওঠাটা কখনই মিথ্যা না, ঠিক আছে। কারণ পেপারের মধ্যে বলতেছে সূর্যোদয়, ঠিক আছে, পেপারের মধ্যে প্রতিদিন আমরা বাড়ি দেখছি এগুলো কি সব গাঁদা করুন নাকি পেপারের দ্বারা, সারা পৃথিবীর যত বড় বড় মানে জার্নাল আছে পেপার আছে সবাই বলছে কি সূর্য উদয় হচ্ছে, সূর্য উদয়, সূর্যাস্ত, ঠিক আছে। তো এটা আমরা বুদ্ধিভিত্তিক ভাবে বুঝার কারণে যেহেতু দেখতেছি আমরা উঠতেছে এই জন্য আমরা এটা নামছি সূর্যোদয় বা সূর্যাস্ত হওয়া। কিন্তু আমরা যদি সায়েন্টিফিক ডিসকাশনে যাই তাহলে কিন্তু আমরা আলোচনাটা এদিকে রাখি না, আলোচনাটা আমরা অন্যদিকে নিয়ে যাই, তখন আমরা বুঝার চেষ্টা করি সূর্যকে আদৌ উঠতেছে নাকি অন্য কোনো ঘটনা ঘটছে, এখানে সূর্যের এই মানে মুভমেন্টটা এটার কারণটা কি, কেন আমি দেখতেছি সূর্যটা মুভ করতেছে মানে পূর্ব থেকে পশ্চিমের দিকে প্রতিদিন, তখন আমি দেখবেন যে পৃথিবীর একটা আর্নিক গতি আছে, যে পৃথিবী নিজের অ্যাক্সিসের উপর নিজের অক্ষের উপর হচ্ছে ঘুরতেছে, ঘুরার কারণে পৃথিবীর উপরে যারা আছে তারা মনে করতেছে সূর্যটা পূর্ব থেকে পশ্চিমের দিকে যাচ্ছে। এটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা, তো একটা সাথে আরেকটা কিন্তু সাংঘর্ষিক নাই, দুটোই সত্য, ঠিক আছে, একটা এক অ্যাঙ্গেল থেকে সত্য আর একটা আরেক অ্যাঙ্গেল থেকে সত্য। তারপর ফর এক্সাম্পল আমি এটা বললাম এমন কিছু সায়েন্স, যেসব সায়েন্সগুলো সত্য একটা চূড়ান্ত একটা সমাধান দিচ্ছে যে আসলেই পৃথিবী ঘুরতেছে, এটা এটার জন্য মানে আমার ইয়া করা লাগে না, মানে আমরা জানি যে সব পৃথিবীর সায়েন্টিস্টরা একমত এবং সবাই এটা নিয়ে গবেষণা করছে। আর একটা বিষয় হচ্ছে যে এমন কিছু সত্য যে সত্যগুলো আমার কাছে আপাতত সত্য মনে হয় পরবর্তী সত্য না হতে পারে, যে থিওরি ফর এক্সাম্পল একটা সময় মানুষজন মনে করতো সূর্য হচ্ছে স্থির, সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারিদিকে উঠছে, সান ইজ স্টেশনারি এবং দ্য আর্টিস্ট মানে রিভলভিং অ্যারাউন্ড দ্য সান, এবং পৃথিবী হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরছে। তো এই জিনিসটা আমরা 80 দশকে বা 90 দশকে শুরু পর্যন্ত হয়তো আমরা এরকম শুনছি, পরবর্তীতে যখন আরো ভালো সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হয়েছে তখন আমরা বুঝতে পারছি যে না পৃথিবীর চারিদিকে পৃথিবী হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরলেও সূর্য কিন্তু স্থির না, সূর্যেরও একটা কক্ষপথ আছে, সূর্যেরও একটা নির্দিষ্ট কক্ষপথ যেটার মধ্যে সে ঘুরতেছে, এবং পৃথিবী মানে মহাবিশ্বের কোনো কিছুই আসলে স্থির না, মহাবিশ্ব সবকিছুই আসলে একরকম ভাসমানি, এটা যদি সায়েন্টিস্টদের একটা মানে ইয়ে আর কি মতামত আর কি। তো এই জিনিসটা আমি দেখলাম যে চেঞ্জ হয়ে গেল উইদিন 20 ইয়ার্স অর 10 ইয়ার্সের মধ্যে এটা চেঞ্জ হয়ে গেল, তার মানে এই যে আমি কনক্লুশনটা সায়েন্টিফিক এক মেথডের মাধ্যমে আনলাম এটা কনক্লুসিভ ছিল না। কেন কনক্লুসিভ ছিল না, কেন হচ্ছে চূড়ান্ত ছিল না, কারণ সায়েন্টিফিক মেথডটা ইটসেলফ হচ্ছে কোনো কনক্লুসিভ মেথড না, এটা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণের মেথড, মানে এটা হচ্ছে যে আমি একটা গবেষণা পরীক্ষা নিরীক্ষা করে একটা সমাধানে পৌঁছাই, ওটাকে আবার পরে পরীক্ষা নিরীক্ষা করে আরো ফার্দার বোঝার চেষ্টা করি ওটা সত্য নাকি মিথ্যা। তো কিছু কিছু জিনিস সত্য হয়ে যায় আমার চূড়ান্ত গবেষণার মাধ্যমে, বিভিন্ন এক্সপেরিমেন্ট বিভিন্ন রকমের দলিল প্রমাণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে না এটা একেবারে চূড়ান্ত একটা জায়গায় পৌঁছাই গেছি, ফার্দার আরো নিচে নামলেও আগেরটা মিথ্যা হবে না। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আমরা জানি যে আমরা এখন শিওর না এটা আদৌ সত্য কি সত্য না, থিওরি, এই থিওরিগুলো হচ্ছে যে ইন্ডিকেট করে যে সায়েন্টিফিক মেথড কখনই কনক্লুসিভ না। যদি সায়েন্টিফিক মেথডের মাধ্যমে সব কিছু আমরা একেবারে চূড়ান্ত ভাবে বুঝেই ফেলতাম তাহলে বুঝা যেত সায়েন্টিফিক মেথড হচ্ছে এমন একটা মেথড যে মেথড দিয়ে সবসময় সত্যকে খুঁজে পাওয়া যায়, তাহলে আমরা সায়েন্স যেহেতু সায়েন্স সবসময় গবেষণার কথাবার্তা বলে, সবসময় হচ্ছে যে বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ ক্রিয়ার কথা পরীক্ষা নিতে কথা বলে, এটা ইন্ডিকেট করে যে সায়েন্স হচ্ছে চূড়ান্ত কোনো সমাধান সবসময় দিতে পারে না, কখন দিতে পারে কখন দিতে পারে না। এই কারণে সায়েন্টিফিক ম্যাথডটা আমাদের জন্য সত্যকে পরিমাপ করার জন্য সবসময় একটা সঠিক মাপকাঠি বা সঠিক পদ্ধতি হতে পারে না, বরং আমাদের সঠিক পদ্ধতির জন্য আমাদেরকে অন্য কোনো ম্যাথডকে দেখতে হবে, যেটা হচ্ছে আমরা এর আগে আলোচনা করছি, যেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক ম্যাথড, যেটা কোনোদিনই আমাদেরকে ধোকা দেয় না। আমরা ক্লিয়ারলি হচ্ছে যে মানে প্রকৃতির মধ্যে অনেক কিছু দেখছি যেটা আমাদের আমরা সত্য বলে ধরে নিচ্ছি, এবং এটা সবসময়ের জন্যই সত্য, কখনোই ওটা মিথ্যা হয় না। যে সূর্যের আলো যখন গায়ে এসে লাগে ভর দুপুর তখন গরম লাগে, এটা এটা কেউ ডিনাই করতে পারবে না। এখন এটা সায়েন্টিফিক ব্যাখ্যা কি, সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে এখানে ফোটন আসতেছে, এখানের মধ্যে আমার গায়ের মধ্যে আমার টেম্পারেচার হিসাব করতেছি আমি, তারপর কম্পারেটিভ টেম্পারেচার অনুযায়ী, তারপর এটা এখানের মধ্যে বিভিন্ন রকমের বিক্রিয়া ইয়াটিয়া হওয়ার পর ব্রেনের মধ্যে স্টিমুলেশন যাচ্ছে, এরপর আমি হচ্ছে যে মনে করতেছি যে আমি ইয়া করতেছি মানে আমার গরম লাগতেছে বা আমার ঠান্ডা লাগতেছে। এইভাবে একটা রিক্সা লাগে যদি একটা বৈজ্ঞানিক বোঝানোর চেষ্টা করে, রিক্সা আমাদের দূরবে আসিল খামি আমি জানি আপনি এত এত ব্যাখ্যা করার বিশ্লেষণ করার কি দরকার, সূর্যের গায়ে আলো লাগলে যে গরম লাগে এটা হচ্ছে এত কিছু বোঝানোর দরকার, এটা তো ছোট বাচ্চাও বুঝে, আপনি এতদিন জানতেন না এটা। তো এই এই বিষয়গুলো মানে এটা হচ্ছে না যে আমরা সায়েন্সকে কিছু দর্শন করছি, বাট মানে অনেক সময় দেখা যায় যে অনেকের মধ্যে কিছু চেতনা কাজ করে সায়েন্স দিয়ে আমাদের সবকিছু বুঝতে হবে। ঠিক আছে, সায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা এটা মানে আধুনিক যুগের একটা মানে অবদান, পুরো মানব বিশ্বের জন্য হচ্ছে যেটা অবদান যে সায়েন্টিফিক মেথডটা ডেভেলপ হয়েছে, এবং হচ্ছে আমরা অনেক কিছু যেমন মানে বিজ্ঞান করতে পারি, আনকভার করতে পারি, তুলে আনতে পারি, সত্যকে উদ্ঘাটন করতে পারি আরো ভালোভাবে আরো সূক্ষ্মভাবে, এটা অবশ্যই আমাদের জন্য একটা কৃতিত্ব আমাদের মানব জাতির জন্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আমরা আদায় করতে পারি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে আলটিমেট মেথড, কারণ এই মেথডটা হচ্ছে স্পেকুলেটিভ, এটা হচ্ছে যে মানে স্পেকুলেশনের উপর বেস করে আগে আগে থাকে এবং আস্তে আস্তে হচ্ছে যে বিভিন্ন জিনিসকে সে প্রমাণিত করে, এটা একেবারে শিওর কোনো মেথড না। তো এই কারণে আমাদেরকে মানে যারা এই ধরনের কথাবার্তা বলে যে ভাই সায়েন্স দিয়ে সবকিছু বুঝতে হবে, আমাকে দেখতে হবে আল্লাহ আছেন কি নাই এটা সায়েন্স দিয়ে বুঝতে হবে, ও ইসলাম সত্য কি সত্য না এটা সায়েন্স দিয়ে বুঝতে হবে, বা এটা আছে কিনা ওইটা আছে নাকি সবকিছুর মধ্যে সায়েন্স। এই জন্য আমরা কিছু কিছু সাবজেক্টের নাম যেগুলো আসলে সায়েন্স না ওগুলোকে আমরা সায়েন্স বলা শুরু করছি, কারণ গত 200-300 বছরে সায়েন্সের এত ডেভেলপমেন্ট হয়েছে, মানুষজন হচ্ছে সায়েন্সকে একরকম পূজা করতে শুরু করছে, সত্য কথা এটা হচ্ছে যে সায়েন্সের একরকম ওরশিপ চলছে, ফলে সবকিছুর মধ্যে হচ্ছে সায়েন্সকে ঢুকানোর একটা প্রবণতা। সোশ্যাল সায়েন্স আমরা শুনছি না, সামাজিক বিজ্ঞান, সামাজিক কিন্তু আসলে বিজ্ঞান হয় এটা, ঠিক আছে, কিন্তু বিজ্ঞান কেন বলছে আমি কি মানে সমাজের মধ্যে মানে মাইক্রোস্কোপ টাইপ নিয়ে দেখি যে কোন মানুষের কিভাবে মেলামেশা হচ্ছে, তো মানে সবকিছুকে আমি হচ্ছে একেবারে মানে ল্যাবরেটরি মানে পুরো সমাজের একটা ল্যাবরেটরি বানাই আমি ওটার মধ্যে পরীক্ষা নিতে করছি, মোটামুটি এটা কোনো বিজ্ঞান না, বরং এটা হচ্ছে যে এটা মানে জ্ঞানের অন্য শাখা, যেটা অবশ্যই আমাদের আলোচনার বিষয় আছে, যেটার মধ্যে অবশ্যই হচ্ছে আমাদের অনেক কিছু আছে, কিন্তু আসলে বিজ্ঞান না। এরকম আরো কিছু বিজ্ঞানের কথাবার্তা বলা হয় সমস্ত কি আরো আছে অ্যানথ্রোপোলজি, তারপরে এই টাইপের কিশোর ভাইয়ের আমার থেকে আরো ভালো বলতে পারবেন সায়েন্টিস্ট মানুষ। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানে সায়েন্সকে একটা মানে চাপায় দেওয়ার একটা প্রবণতা চলছে, বিশেষ করে যারা একটু মানে মুক্ত মনাবল দাবি করতে চান নিজেদেরকে, মানে ধর্মীয় বিশ্বাসে বিশ্বাস করতে চান না, বা মানে কুসংস্কার সবকিছুকে কুসংস্কার হিসাবে দেখতে চান, নিজেরাই একটা কুসংস্কারে বিশ্বাস করছেন যে সায়েন্স দিয়ে সবকিছু প্রমাণ করা যায়। ঠিক আছে, এটা এক ধরনের অন্ধবিশ্বাস, তো সায়েন্স দিয়ে সবকিছু প্রমাণ করা যায়, এখন কিন্তু সবকিছু সে প্রমাণ করে নাই, তাহলে যে সে বিশ্বাস করছে এটা কি, এটা একটা অন্ধবিশ্বাস না। যখন আমি একটা জিনিসকে প্রমাণ করতে পারিনি পরিপূর্ণভাবে, ওটাকে আমি যখন অন্ধভাবে বিশ্বাস করছি তাহলে এটা অন্ধবিশ্বাস। তো যাই হোক, নিজেরা অন্যদেরকে অন্ধ বলে নিজেরাই অন্ধবিশ্বাসের উপর করে আসেন, এটা একটা প্রবলেম আমাদের সোসাইটির মধ্যে আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে চিন্তার পদ্ধতিগুলো কি, র্যাশনাল মেথড এবং এম্পিরিক্যাল মেথড বা সায়েন্টিফিক মেথডের মধ্যে ডিফারেন্সটা কি মানে, এবং আমরা হচ্ছে আলটিমেটলি ওইটাকে আমরা সামনে নিয়ে অগ্রসর হব। মানে অনেক জিনিসই আছে, যেমন আমাকে যদি কেউ বলে ভাই আপনি যে আসেন এটা প্রমাণ করেন সায়েন্স দিয়ে, আপনি যখন এই জায়গায় এই রুমে বসে আসেন এটা প্রমাণ করেন, কেউ যদি আমাকে বলেন কিভাবে প্রমাণ করেন, এটা তো আমাকে এটা ধরে নিয়ে যখন আমি আসি এই বাস্তবতার মধ্যে, বা এই যে বাস্তব জগৎটা যে আছে এটা প্রমাণ করবে কিভাবে, আমি যে এখন ইয়ার মধ্যে নাই ভিন গ্রহের মধ্যে নাই কোনো একটা, ওখানের মধ্যে আমার পাতার মধ্যে কিছু মেশিন লাগায় আমাকে হচ্ছে বোঝানো হচ্ছে যে তুমি নাজিম, তুমি এখন হচ্ছে যে এই কসমিক এনিমার একটা আলোচনার মধ্যে আছে, আমি এটা কিভাবে বুঝবো, কিভাবে প্রমাণ করবো বা ডিসপিউট করবো কিভাবে, যে আমার পক্ষে কোনোভাবে সমান ডিসপিউট করে, এটা আসলে আমাকে মেনে নিতে হচ্ছে। ন্যাশনাল ম্যাথড আমাকে বলতেছে আমি বাস্তবতার মধ্যে আছি, সুতরাং এই বাস্তবতা সত্য, ঠিক আছে, এটা কোনো মেট্রিক্স না, সোজা কথা, যদি কেউ মেট্রিক্স মুভিটা দেখে থাকেন তাহলে ওটা ওখানের মধ্যে হচ্ছে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের কথা বলা হয় আর কি, যে ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে সবাইকে হচ্ছে বন্দী করে রাখা হয়েছে, তা আমরা হচ্ছে যে একটা জগতের মধ্যে যে জগৎটাকে আমরা দেখতেছি, যে জগৎটা আমরা শুনতেছি, যে জগৎটাকে আমরা হচ্ছে যে স্বাদ নিচ্ছি এবং জগৎটার আমরা মানে কি বলা যায় যে মানে জগৎটাকে আমরা এনজয় করতেছি, এই জগৎটা হচ্ছে সত্য, কারণ এটা হচ্ছে আমার বাস্তবতার মধ্যে আছে। এখন বাকি যা কিছু চিন্তা করছে এগুলোর মধ্যে এগুলোর পিছনে যদি কোনো ভীতি না থাকে তাহলে এগুলো শুধু কল্পনা, অলিক কল্পনা, ফ্যান্টাসি বা বৈজ্ঞানিক কল্পকাহিনী, অলিক মানে বইয়ের মধ্যে পড়তে খুব ভালো লাগে, সিনেমা দেখতে খুব ভালো লাগে, বাট এগুলি বাস্তবতা না। বাস্তবতা হচ্ছে আমি জগতের মধ্যে আছি, এই জগতের মধ্যে বহু মানুষ হচ্ছে যে গরিব, বহু মানুষ হচ্ছে ধনী, অনেক মানুষ হচ্ছে কষ্ট করতেছে, অনেক মানুষ হচ্ছে যে স্ট্রাগল করতেছে, এবং এই জগৎটা সত্য, এটার মানে বিভিন্নভাবে আমি বুঝতে পারছি এই জগৎটার, এটা হচ্ছে যে ইটস নট এ ভিডিও গেম, ঠিক আছে। তো এই বিষয়টা আমাকে সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারছি না, বরং আমার বুদ্ধিবৃত্তি দিয়ে করে দিচ্ছে। এরপর আমি প্রমাণ করতে পারি যে আমার শরীরের মধ্যে রক্ত কীভাবে চলে বা আমার শরীরের মধ্যে আমি কীভাবে নিঃশ্বাস নিয়ে নিই, এই বিষয়গুলো আমি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারি বা সায়েন্স দিয়ে বিভিন্নভাবে এক্সপ্লেন করতে পারি, বাট আমি আমার নিজের অস্তিত্বকে কিন্তু প্রমাণ করতে পারি না। আমি প্রমাণ করতে পারি যে আমার ব্রেনের মধ্যে হচ্ছে নিউরনের অনুরণন হচ্ছে, নিউরনের অনুরণনের ইংরেজি কি হচ্ছে আমাদের যে ইয়াগুলো আছে এই নিউরনের সামনে দাঁড়িয়ে কি থাকে একটা আমাদের ওখান থেকে বিভিন্ন রকমের ডাটা পাস হচ্ছে, তার বিভিন্ন রকম ইলেকট্রনিক পালস যাচ্ছে এবং এইভাবে হচ্ছে যে মানে আমার ব্রেনের মধ্যে কাজ করতে হচ্ছে। কিন্তু আমি যদি প্রশ্ন করি আমি কেন তাহলে চিন্তা করতে পারি, আমি সেম ইলেকট্রনগুলি নিয়ে যদি আমি কোনো একটা রোবটের মাথার মধ্যে দিয়ে প্রবাহিত করি সেকে চিন্তা করতে শুরু করবে, একবার সেম ইলেকট্রনগুলি দিয়ে সেকে চিন্তা করতে, আমি এই যে চিন্তা করতে পারার যে ইয়াটা মানে যোগ্যতাটা মানে কারণটা আমি একবার আলটিমেট যে রিজনটাকে যদি প্রশ্ন করি যে আমি কেন চিন্তা করতে পারতেছি, কেন একটা মানে আমি ইলেকট্রন পাস করলে ওখানে মধ্যে চিন্তা শুরু হয় না, কেন হচ্ছে আমার মধ্যে এখানে মধ্যে ইলেকট্রন পাস করলে আমি একটা চিন্তা করতে পারছি, আমি বুঝতে পারছি এখানে মধ্যে নিউরন অনুরণন হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, এটার ফলে হয়তো চিন্তা করতেছি, কিন্তু কেন চিন্তা হচ্ছে, চিন্তা না হয় শুধুমাত্র নিউরন অনুরণন হয়ে কিছু একটা মানে বিস্ফোরণ টাইপের কিছু একটা হয়ে শেষ হয়ে যেত না কেন, শেষ হলো না কেন, কেন একটা চিন্তাকে নিয়ে আসতে, এই প্রশ্নটা কিন্তু সায়েন্সের কোনো জবাব নেই, সায়েন্স কিন্তু এটা কোনো জবাব দিতে পারবে না। কেন আমাদের মধ্যে মায়া মমতা ভালোবাসা এগুলো জন্ম নেয়, ঠিক আছে, সায়েন্স বলবে যে তোমার এখানে মধ্যে বিভিন্ন রকমের হরমোন মাথার মধ্যে যাইতেছে, এদিক দিয়ে বিভিন্ন রকমের মানে এই এই হরমোন যাচ্ছে, ওই হরমোন যাচ্ছে, তুমি ব্রেনের মধ্যে স্টিমুলেশন যাচ্ছে, ঠিক আছে, এইভাবে সায়েন্স দেখা করবে। কিন্তু আলটিমেটলি আমরা জানি না যে একজিক্টলি কেন আমাদের মধ্যে হচ্ছে মায়া মধ্যে এগুলো জন্ম নেয়, এটা হচ্ছে জাস্ট একটা বুদ্ধিভিত্তিক সত্য যেটাকে আমরা মেনে নিচ্ছি, এটা এটা কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, কেন এখানে মধ্যে মায়া মমতা না হয় অন্য কিছু হলো না বা কোনো কিছু না হলো না কেন, এই যে ভয় প্রশ্নটা, এই ভয় প্রশ্ন জবাব কিন্তু সায়েন্সের কাছে নাই। কেন আমি আমার মধ্যে এক ধরনের কনসিয়াসনেস আছে, কনসিয়াসনেসের ইয়েটা কি সচেতনতা বলো, আমি মানুষ, আমি আমার আমি বুঝতে পারি আমি একটা সত্তা, আমি আমি বুঝতেছি যে আমি একজন মানুষ, আমি একজন ব্যক্তি, আমার নাম নাজিম, আমি এই পৃথিবীর মধ্যে আছে, এই যে চেতনাটা, এই চেতনাটা আমার মধ্যে কেন আছে, এই এটা করতে গেলে এটা সায়েন্স কিন্তু ব্যাখ্যা করতে পারে না। সায়েন্স বিভিন্ন মানে কিভাবে শরীরের মধ্যে কি কি মেকানিজম আছে এগুলোকে ব্যাখ্যা করে, বা আলটিমেটলি সচেতনতাকে বা কনসিয়াসনেসকে ব্যাখ্যা করতে পারে না, এটা হচ্ছে বুদ্ধিবৃত্তি দিয়ে আমরা বুঝতে পারি আমাদের মধ্যে সচেতনতা আছে। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে সায়েন্স দিয়ে সবকিছু ব্যাখ্যা করা যায় না, এবং সায়েন্সের সায়েন্সকে সবকিছুর উপর অ্যাপ্লাইও করা উচিত না আমাদের। আর ফর এক্সাম্পল আমি আমাকে এখানে যদি কেউ বিবাহিত থাকে তাহলে সে যদি তার ওয়াইফকে যেয়ে বলেন যে ডার্লিং আমি তোমাকে খুব ভালোবাসি, ঠিক আছে, তখন আমার ওয়াইফ সুন্দর মতো আমার দিকে মানে রেগে মেগে বললো এটা তোমার ব্রেনের মধ্যে কিছু হরমোন, তুমি এগুলো এগুলো সব ফালতু কথা, তাহলে বিষয়টা আমার কাছে কিরকম লাগবে, আর অন্তটা হৃদয়টাগুলো ভেঙে যাবে, সেটি কি কি বললো, দ্যাট মিন সায়েন্টিজম বা এম্পিরিসিজম সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না, দেখা আমি যাই সুন্দর করে বললাম আর সে বললো হ্যাঁ মাথা মতো হম কি সব এসব আলফা কথা বলতে বলতে এই টাইপের তো বিষয়গুলো আমরা সায়েন্টিজম যেটাকে বলা হয় এম্পিরিসিজম এটাকে সবকিছুর উপর আমরা অ্যাপ্লাই করতে পারি না, কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিকে অ্যাপ্লাই করতে হয়। তো এই কারণে এই দুইটা চিন্তার মেথডকে আমাদের খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বোঝা যে কিভাবে হচ্ছে যে দুইটা জিনিসের মধ্যে আমরা পার্থক্য করি। আচ্ছা এই মুহূর্তে আমার অনেক আরো অনেক এক্সাম্পল ছিল, এগুলো হয়তো শেয়ার করতে হবে, আমার সব কিছু মনেও করতেছে না, আল্লাহ তৌফিক দেখ যাতে আমি আমার চিন্তা বাইরে আছে বাইরে, তো ইনশাআল্লাহ হয়তো কিশোর ভাই কিছু জিনিস শেয়ার করতে পারবেন আর কি। আমরা চেষ্টা করবো যাতে কোশ্চেন আসলে হয়তো আনসার দিতে গেলে হয়তো অনেক কিছু আরো বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমি বিষয়টা খুব সিম্পলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি, অনেক সময় অনেক জিনিসগুলো বোরিং হয়ে যায় বা কঠিন হয়ে যায় আর কি, আর খুব বেশি জোকও মনে করছে না এই মুহূর্তে যে একটু হাসাবো, ঠিক আছে, বড় হয়তো ওইরকম কিছু বিষয় ইনশাল্লাহ হয়তো কোশ্চেন আনসারে উঠে আসবে ইনশাল্লাহ। আমি এখানেই শেষ করতে চাই। ওকে ধন্যবাদ নাজিমকে, তো ও তো শুনবে না থিঙ্কিং। আমি যেটা বলা শুরু করেছিলাম যে কি থিঙ্কিংটা কেন সে ইম্পর্টেন্ট, আর থিঙ্কিং ইম্পর্টেন্ট বুঝার পর হচ্ছে কি আসলে কোন ধরনের থিঙ্কিং করা উচিত, ঠিক আছে, থিঙ্কিং এর মেথডটা কি ধরনের হওয়া উচিত, আর কোন ধরনের থিঙ্কিং মেথড আমরা কোন জিনিসটাকে অ্যাপ্লাই করবো, এই বিষয়গুলো হচ্ছে আমাদের বুঝাটা খুবই দরকার। এখন হয়তো একটা প্রশ্ন হচ্ছে যে স্যার কেন আমরা এই এই ধরনের ইয়া করবো, ক্লাসিফিকেশন করবো, ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নেই, আমি তো এই টপিক দিয়ে ফিরতেছি, আর কিন্তু সমস্যা হচ্ছে না, বিভিন্ন ধরনের কাজ করছি, স্টাডি করছি, আড্ডা দিচ্ছি, বসা যাচ্ছি, অথবা আলাদা আলাদা কোনো কোনো দরকার নেই। কিন্তু আমরা যদি একটু চিন্তাভাবনা করি সেটা হচ্ছে কি যে প্রাণী জগতের অন্যান্য প্রাণীদের থেকে আমাদেরকে যে আলাদা করা আলাদা করা হয়েছে, এবং আমরা কিন্তু এই একটা জিনিস দ্বারা কিন্তু আসলে কি ব্লেসড, ঠিক না, যে যদি থিঙ্কিং যদি আমরা না করি, মানে থিঙ্কিং বিষয়ে যদি আমরা না বুঝি, তাহলে হচ্ছে কি আমরা আমাদের যে কাজগুলো সেগুলো কিন্তু প্রপার ওয়েতে ডিফেন্ড করতে পারবো। আচ্ছা, আমরা বেসিক্যালি যে যে কাজগুলো করি, আমরা যদি কতগুলো মেজর ক্যাটাগরি তৈরি করি, আমরা কি করি খাওয়া দাওয়া করি, ঠিক আছে, তারপরে দেখা যায় কি আমরা রেস্ট নিই, ঠিক আছে, আমরা কতগুলো মানে সোশ্যাল কতগুলো ইন্টারাকশনের মধ্যে দিয়ে যাই, সোশ্যালাইজেশন, ঠিক আছে, তারপর হচ্ছে কি আমরা কতগুলো জৈবিক প্রবৃত্তির মধ্যে দিয়ে যাই, আমাদের কতগুলো ইনক্লিনেশন আছে, তারপরে দেখা যাচ্ছে কি আমরা একটা একটা বায়োলজিক্যাল রিপ্রোডাকটিভ সিস্টেমের মাধ্যমে হচ্ছে কি আমরা কি করি জেনারেশন টু জেনারেশন আমরা এখানে একটা সিস্টেম তৈরি করে দিয়েছি। বাট সম্পূর্ণ তো প্রাণীদের ক্ষেত্রে আছে, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন মাঙ্কি অ্যান্ড হিউম্যান, ঠিক না, দেখা যাচ্ছে কি একটা একটা মাঙ্কি একটা অ্যাপম্যান বা একটা শিম্পাঞ্জি তার যে ডিএনএ যে কোডিংগুলো বা ওখানে যে ডিএনএ যে বিটসগুলো আর একটা হিউম্যান বিংয়ের যে ডিএনএ স্ট্রাকচারের বিটসগুলো তারা 96.4% হচ্ছে সেম, মাত্র 4% ডিফারেন্স, ঠিক আছে, 3.6% ডিফারেন্স, 3.6% ডিফারেন্সটা কোন জায়গা থেকে পৌঁছেছে যে মাঙ্কিগুলো এখনো সেই ন্যাংটা ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, তারা খাঁচার মধ্যে বন্দী হয়ে আছে, আর আমরা কি করতেছি স্পেসে চলে গেছি, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, এটা করতেছি সেটা করছি, কত কিছু করতেছি, একটা সিভিলাইজেশন ডেভেলপ করেছি, ঠিক না, সিভিলাইজেশন গড়ে তুলতেছি, সিভিলাইজেশন ভেঙে ফেলতেছি, ঠিক আছে, এটা করতেছি সেটা করতেছি, এই যে এত বড় বিশাল পার্থক্য করে সেটা কিসের জন্য, এই যে অল্প কিছু পার্থক্য, ওই অল্প কিছু পার্থক্য মধ্যে আসলে কোন জিনিসের রয়ে গিয়েছে, অ্যাকচুয়ালি পার্থক্য কোন জায়গাটা মনে হয়। এখন আমরা যদি আমরা যেই কারণ হচ্ছে দিকে মানে বেস্ট, যে কারণ হচ্ছে আমরা সুপিরিয়র অ্যানিমেল কিংডমের মধ্যে, যে কারণ হচ্ছে কি আমরা কি এই কন্ট্রোলটা নিতে পেরেছি পৃথিবীর মধ্যে, আমরা যদি এই বিষয়ের সম্পর্কে যদি সজাগ না থাকি, ঠিক আছে, মানে আমার কাছে কতগুলো মানে মূল্যবান জিনিস আছে আর আমি এগুলো সম্পর্কে অ্যাওয়ার না, মানে আমাদের থাকা না থাকা আমার এই চিন্তাটি ঘুরতে বলি যেখানে আমাকে কোথায় নিয়ে যেতে পারে, আমার এই চিন্তার প্রপার ইউজের কারণে আমি যেরকম অনেক মহান কিছু করতে পারি, আর আমার এই চিন্তার মিস ইউজের কারণে আমি অনেক বড় কিছু করতে পারি যেগুলো হচ্ছে অ্যানিমেলের চেয়েও খারাপ, ঠিক না, যেমন আমি কোনো একটা লেখা দিতে বললাম যে কি কাকু কাকের মাংস খায় না, কিন্তু মানুষ ঠিকই মানুষের মাংস খেয়ে ফেলতেছে, ঠিক আছে, সত্যি কথা এরকম আমরা দেখেছি, আমরা দেখেছি সত্যি মানুষ মানুষের মাংস খেয়ে ফেলছে এরকম সত্যি দেখা গেছে, মানে রাশিয়াতে একবার দুর্ভিক্ষের সময় আমরা ডিসকাশন শুরু হওয়ার আগে আমরা একটা আড্ডা মারতেছিলাম কিছু বিষয় নিয়ে কথা বলতেছিলাম না, ওই সময় কোনো একটা ফিলিপের সময় হয়েছে একটা গ্রুপ উদ্ভব হয়েছে তারা হচ্ছে মানুষের মাংস মানুষ খেয়ে ফেলছে, ওটা হয়তো কোন একটা রিজনের কারণে আমাদের দুর্ভিক্ষ চলতে চলে যাবে, আমি চাইছি কি এই চিন্তা মানে ফারাকের কারণে চিন্তা বিষয়গুলো কিন্তু ঠিক মতন হোল্ড করতে না পারার কারণে মানুষ যেরকম বেস্ট আর মানুষ আবার ওয়ার্স্ট, ঠিক আছে, এই যে এমন একটা জিনিস এটা হচ্ছে কি আমাদেরকে মানে একটা মানে ক্যাটাগরির মধ্যে ফেলে দেয়, এটি আমাদেরকে কি করতে পারে বেস্ট মধ্যে নিতে পারে, আবার এটি আমাদেরকে কি করতে পারে একবার খারাপ অবস্থা মধ্যে ফেলে দিতে পারে যদি আমরা এটাকে ঠিক মতো ইউজ করতে না পারি, এই জন্য আমাদের জানাটা খুব বেশি প্রয়োজন। আর পার্টিকুলারলি কেমন বলতেছি আমরা যদি আলোচনা করছি সেটা তো আমরা বলেছি, তো রাজীব যেটা বলেছেন হচ্ছে কি চিন্তা জিনিসটা কি চিন্তা করছি আমাদের কেন প্রয়োজন, আর হচ্ছে কি আমরা যখন হচ্ছে কি আমাদের এই চিন্তা নিয়ে যখন সোসাইটির মধ্যে মুভ করি, আমরা যখন বিভিন্ন সার্কেলে যাই দুই মিনিট ধরো কথাবার্তা বলো, তো স্বাভাবিক হচ্ছে কি এই আমরা যত ধরনের ইনফরমেশন পাচ্ছি বা যত ধরনের ঘটনার উপর আমাদের চিন্তাভাবনাগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করছি ওখানে মধ্যে কিন্তু আমরা এই দুইটা ক্যাটাগরির মধ্যে পড়ে যাই, একটা হচ্ছে কি যে রেশনাল থিঙ্কিং আমাদের বুদ্ধিবৃত্তিক চিন্তাভাবনা যেটা, আর একটা হচ্ছে যে এম্পিরিক্যাল থিঙ্কিং অথবা সায়েন্টিফিক থিঙ্কিং যেটা, তো সায়েন্টিফিক থিঙ্কিং থেকে এটা হচ্ছে বিভিন্ন প্রোপাগান্ডা এবং বিভিন্ন ইয়ের মাধ্যমে এমন একটা অবস্থা নিয়ে গিয়েছে যে আমরা অনেক সময় মানে প্রপার থিঙ্কিং ছাড়া হচ্ছে সব কিছুর মধ্যে সায়েন্টিফিক থিঙ্কিং খোঁজার চেষ্টা করি, বা আমাদের মাঝে এরকম একটা ভিউ দেওয়ার চেষ্টা করা হচ্ছে থ্রু মিডিয়া থ্রু আওয়ার এডুকেশন সিস্টেম যে সায়েন্টিফিক থিঙ্কিং ইজ দ্য বেস্ট থিঙ্কিং, কিন্তু আমরা জানি যে কি সায়েন্সের ডেফিনেশনের মধ্যে হচ্ছে সায়েন্টিফিক থিঙ্কিং এর ডেফিনেশন ঢুকিয়ে আছে, ঠিক আছে, হোয়াট ইজ সায়েন্সিফিক থিঙ্কিং, সায়েন্স জিনিস কতগুলো লিমিটেড জিনিস নিয়ে কাজ করে, ঠিক আছে, সায়েন্সের একটা নির্দিষ্ট পেরিফেরি আছে, নির্দিষ্ট একটা গন্ডি আছে, যে সায়েন্স সিটিকে নির্দিষ্ট গণ্ডি দ্বারা সীমাবদ্ধ, সুতরাং এই গণ্ডির মধ্যে থেকে যে চিন্তাভাবনা উঠে আসবে সেটা একটা গণ্ডির মধ্যে থাকবে। আমরা বলছিলাম যে সাইন্টিফিক থিঙ্কিং খারাপ বাইরে কিন্তু বলছি না, আমি বলছি যে সাইন্টিফিক থিঙ্কিং ইজ লিমিটেড। সাইন্টিফিক থিঙ্কিং শুধুমাত্র এবং সায়েন্স ওরিয়েন্টেড কিছু বিষয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে এবং ওখান থেকে আমরা কি একটা অ্যাপারেন্ট রেজাল্ট পাবো, বাট দিস ইজ নট পার্মানেন্ট রেজাল্ট। তবে ওটা দিয়ে আমরা কোনো একটা ট্রুথের কাছে পৌঁছাতে পারি বা নাও পৌঁছাতে পারি, তো যেখানে বলছি দুটো সম্ভাবনাই আছে, সুতরাং এটা কখনোই একটা অথেন্টিক সোর্স অফ মেথড অফ থিঙ্কিং হতে পারে, বরঞ্চ ওটি মেথড অফ থিঙ্কিং হওয়া উচিত যেটা হচ্ছে পার্মানেন্ট। এবং ওই পার্মানেন্ট জিনিসটি সেটি আমাদের ইন্টেলেক্ট, সেটা আমাদের চিন্তা ভাবনা এবং আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের বুদ্ধিবৃত্তি চিন্তা ভাবনা সেটা কি বুঝি, সেটা যদি আমার যে ইয়ের সাথে মানে আমার যে ইনস্টিংক্ট আমার যে একেবারে যে ফান্ডামেন্টাল যে ক্রাইটেরিয়াগুলো ওগুলোর সাথে যেটা ম্যাচ করতেছে, ঠিক আছে, ওটি হচ্ছে কি কোনো একটা সাইন্টিফিক থিঙ্কিং আমার কাছে মনে হতে পারে যে ওটা তো অনেক নাইস, অনেক সুন্দর, ঠিক আছে, এবং এটা খুবই বড় বা খুব চমৎকার এবং হেভি মানে ডিজাইন এবং খুব চমৎকার চাকচিক্যপূর্ণ, ঠিক আছে, এবং আমার কাছে মনে হতে পারে যে কি এটাই তো ঠিক আছে। কিন্তু যেহেতু বলতেছি কি এটা মানে নিজের মধ্যে ওই লিমিটেড জিনিসগুলো নিয়ে ক্যারি করে, সুতরাং হয়তো দেখা যাবে যে কিছুদিন পরে যাওয়ার পরে দেখা যায় আমি হয়তো এটাকে অন্যান্য অ্যাপ্লাই করতে পারছি। মোটামুটি এই ছিল আমাদের আলোচনা যে থিঙ্কিং এবং এই থিঙ্কিংগুলোর মাধ্যমে হচ্ছে কি আমরা কি করি যে আমাদের মাঝখানে কনসেপ্ট এবং আদার বিষয়গুলো লিঙ্ক হয় এবং ওগুলোর মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রেসপন্স তৈরি করি, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল না ওপেন, তো আমরা যেটা বলছিলাম যে কি ওদের কাছ থেকে আমরা কোশ্চেন চাই ওদের পার্টিসিপেশন, ঠিক আছে, এটার উপরে থিঙ্কিং বা রেশনাল থিঙ্কিং এম্পিরিক্যাল থিঙ্কিং এটা যে প্রয়োজন, ঠিক আছে। তোমরা আমাদের নিজস্ব নিশ্চয় আমরা চিন্তা নিয়ে কথা বলতে তোমাদের মধ্যে নিশ্চয়ই একটা চিন্তা আমাদের কাজ করতে বুঝলি, ঠিক আছে, আর আমরা বলতে যদি মানুষের চিন্তা ছাড়া কেন সবসময় তার মতো চিন্তা করবো, তোমাদের সেখানে প্রশ্ন বিভিন্নভাবে আনসার দেওয়া যায় কি ধরনের চিন্তা, কারণ চিন্তার শাখা ব্রডলি মূলত দুইটা, যদি অনেক ধরনের চিন্তা করা যায় আমরা ওই চিন্তাগুলো নিয়ে আলোচনা করি, লজিক্যাল থিঙ্কিং, ইমোশনাল থিঙ্কিং, বিভিন্ন ধরনের থিঙ্কিং আছে, বাট ওইটা থিঙ্কিংগুলো হয়তো অন্য কোনো দিন আমরা আলোচনা করব, বাট জেনারেলি থিঙ্কিং ব্রডলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে র্যাশনাল থিঙ্কিং, র্যাশনাল থিঙ্কিং এর আন্ডারে আরেকটা থিঙ্কিং আছে যেটাকে আমরা সায়েন্টিফিক থিঙ্কিং বলি, সায়েন্টিফিক থিঙ্কিং তো সেপারেট ফ্রম থিঙ্কিং, এটা র্যাশনাল থিঙ্কিং এরই একটা মানে শাখার সাবসেট আর কি, এখানে কারণ আমি আমার সেই বিবেক বুদ্ধি চিন্তা চেতনাকেই আমি একাদা লাগাচ্ছি সায়েন্টিফিক ব্যাপারটাকে দিয়ে আমি অন্য জিনিসটাকে আরো গভীরভাবে জানার জন্য, এবং এটা ন্যাশনাল ন্যাচুরালি একটা শাখা আর কি স্পেকুলেটিভ, মানে এটা এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এটার মধ্যে এরোরের একটা প্রবলটা কখন সেটা মুক্ত না। তো থিঙ্কার হিসেবে কেউ কেউ আছে যারা খুব র্যাশনালিস্ট, মানে মানে ওয়ার্ল্ডের মধ্যে চিন্তার যে বিকাশ, পৃথিবীর মধ্যে চিন্তার বিকাশটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, মানে যদি খুব সিম্পলভাবে বলি তাহলে পৃথিবীতে যখন থেকে মানুষ আসে তখন থেকে মানুষ চিন্তাশীল চিন্তাশীল ছিল, মানে মানুষ কখনোই ইয়া হিসাবে আসেনি, এগুলো মানে ডারউইনিজমের যেই থিওরি ওর মাধ্যমে আসেনি যে থ্রু ন্যাচারাল সিলেকশন যে একটা কমন অ্যানসেস্টার দিয়ে শেষ পর্যন্ত ওই মানুষ বললে বড়রা খেপে যায়, ডারউইনিজমে যারা বিশেষ করে বলে যে ওরা ন্যাচারাল সিলেকশনের মধ্যে দিয়ে আসে, এরকম ভাবে আসেনি বরং পৃথিবীর প্রথম মানুষ সর্বোচ্চ সভ্য মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম, এবং তার পরবর্তীতে ধীরে ধীরে ধীরে মানুষের চিন্তা আরো বিকাশ করছে, সূত্রে মানুষ এত চিন্তা ছিল না, এমন না যে আদম আলাইহিস সালাম এসে বড় বড় মানে ফ্ল্যাট তৈরি করে ফেলছেন, বিল্ডিং তৈরি করে ফেলছেন, ওরকম না, বিষয়টা হচ্ছে ধীরে ধীরে হচ্ছে যে মানুষের চিন্তা বিকাশ করছে, চিন্তার বিকাশ করতে করতে একসময় দেখা যাচ্ছে গ্রিকদের মধ্যে কিছু চিন্তা আমরা দেখছি, ঠিক আছে, গ্রিক ফিলোসফার তারা চিন্তার ক্ষেত্রে মানে আধুনিক যে চিন্তা এই চিন্তাকে যদি আমরা ট্রেস ব্যাক করি তাহলে দেখা যায় গ্রিকদের কাছে যে পৌঁছায় গ্রিকদের আগে কি হয়েছে ওটা অত কিছু তেমন ভালোভাবে জানা যায় না, বরং আর্লি থিঙ্কার হচ্ছে যে এই মানে ইউরোপিয়ান সাইড, গ্রিক সাইড বা এশিয়া মাইনর সাইডের মধ্যে থেকে হচ্ছে যে আর্লি থিঙ্কার থেকে পাওয়া যায় আর কি, তো এরপর পরবর্তী চিন্তাশীলতা আরো বিকাশ ঘটে ধীরে ধীরে বিভিন্ন সাম্রাজ্য তৈরি হয়। এই গ্রিক এম্পায়ারটা মূলত গ্রিক ফিলোসফিকে প্রোপাগেট করে সারা পৃথিবীতে। গ্রিক ফিলোসফি অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, পাইথাগোরাস, ডেমোক্রিটাস, তারপর গেইলেন, তারপর আর কি আছে তারা বিভিন্ন চিন্তার শাখাকে খুঁজছে, বিভিন্ন চিন্তা করছে, কিন্তু তার চিন্তাগুলো থিওরি বেসড ছিল, তারা থিওরি লেভেলে মানে চিন্তার জগতের মধ্যে ছিল, বাস্তবে প্রয়োগ করতেছে না। আসলে চিন্তা করার একটা অবজেক্টিভ তো শুধুমাত্র চিন্তা করা না, একটা বাস্তবে কিছু প্রয়োগ করতে হবে, প্রয়োগ না করলে ওইটা আসলে মানে দার্শনিক একটা অবস্থার মধ্যে থাকে, বাস্তবিক হয় না, অ্যাপ্লাইড হয় না। এই জন্য অ্যাপ্লাইড হওয়াটা খুব জরুরি কোন একটা মানে জ্ঞানের শাখা। পরবর্তীতে আমরা জানি যে পৃথিবীতে বিভিন্ন রকমের ইসলাম আসে, পৃথিবীতে বিশেষ করে ইসলাম আসার পরে ইসলামিক চিন্তাবিদদের উদ্ভব ঘটে, মুসলিম ফিলোসফাররা আসে, মুসলিম ফিলোসফারদের মধ্যে অনেক বড় বড় ফিলোসফার জন্ম নেন পরবর্তী যুগে, মধ্যযুগ যেটাকে বলা হয় ইউরোপের কালো যুগ। আমরা ওই সময় জানি ইমাম গাজ্জালির নাম জানি, ইবনে রুশদের নাম জানি, যেটা ইবনে রুশদকে ইভেন ইউরোপিয়ান যারা ছিল ফিলোসফার ছিল বা চিন্তাবিদ ছিল তারাও অনেক সম্মান করতে কবর করতে এবং এখন পর্যন্ত করে, অ্যাভেরোয়েস বলে ইংরেজিতে অ্যাভেরোয়েস। তো এরকম অসংখ্য শতে শতে হাজারে হাজারে ইসলামিক ফিলোসফারের জন্ম হয়েছে ওই সময়। পরবর্তী মুসলমানরা যখন একটু অবকাশের দিকে যায় তখন দেখা গেছে আবার ইউরোপ উঠে আসে, ইউরোপের মধ্যে আবার বিভিন্ন চিন্তাবিদ মুসলমানদের প্রভাবে যেসব চিন্তা তৈরি হয়েছিল তাদের মধ্যে সেসব চিন্তাবিদদের উদ্ভব ঘটে। সেখানের মধ্যে আমরা হবস, ডেকার্টে, তারপর হিউম, হেগেল, তারপর এদিক দিয়ে কান্ট, ইমানুয়েল কান্ট, এরকম অসংখ্য ফিলোসফারদের নাম জানি যারা হচ্ছে যে ওই সময় ইউরোপের মধ্যে তাদের উদ্ভব ঘটে আর কি। এবং ইউরোপের মধ্যে তারা যেই রেনেসাঁসটা বলা হয় শিল্প বিপ্লব বা যেই মানে জাগরণটা, এই জাগরণটা হচ্ছে যে ওই চিন্তাশীলদের চিন্তা করার কারণেই আলটিমেটলি হয়েছে। এবং ইউরোপ যে এখন পৃথিবীতে শক্তিশালী এটা কিন্তু ওই সময় থেকেই শুরু হয়েছে, মানে তারা হচ্ছে একটা চিন্তাশীল জাতি হিসেবে জাগতে শুরু করছিল। মুসলমানদেরকে দেখে তাদের মধ্যে আগ্রহ হয়েছে না তারাও একটা চিন্তাশীল জাতি হবে, এবং তারা চিন্তা করতে করতে তাদের যেই এক্সিস্টিং সিস্টেম ছিল, যেই বিদ্যমান যেই ব্যবস্থা ছিল, যে চার্চের মাধ্যমে তারা শোষিত হচ্ছিল, চার্চ তাদের উপর শোষণ করতেছিল, ওখান থেকে তারা বের হয়ে এসে তারা হচ্ছে নিজেরা একটা স্বকীয় জাতিতে একটা চিন্তাশীল জাতিতে রূপ নেয়। এবং সেটাই হচ্ছে এখনকার বর্তমান পুঁজিবাদী গণতান্ত্রিক যেই ব্যবস্থা সারা পৃথিবীতে চলতেছে, এটা তাদেরই নিয়ে আসা। তো তারা চিন্তা করছিল এটা একটা ভালো জিনিস ছিল, কিন্তু চিন্তা করে যে সমাধান ছিল সমাধানের মধ্যে সমস্যা ছিল, এই কারণে সারা পৃথিবীতে এখন আবার সেই দর্শনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি, অশান্তি, বিগ্রহ, যুদ্ধ বিগ্রহ চলতেছে। তো আবার লাস্ট রিসেন্ট 100-200 বছরের মধ্যে কিছু ফেমাস সায়েন্টিস্টের জন্ম হয়েছে, সায়েন্টিজমের জন্ম হয়েছে, ফিলোসফিকে টেক্কা দিয়ে সায়েন্টিস্টদের উপর যারা ফিলোসফারদের যে প্রভাবটা এটাকে প্ল্যান করে দিচ্ছে অনেকটা, মানে তাদের কন্ট্রিবিউশনের অ্যাঙ্গেল থেকে। যদিও ফিলোসফিকে রিজেক্ট করা যায় না সায়েন্সের মাধ্যমে, কিন্তু ফিলোসফারদের যেই মানে অবদান সেটাকে এত বেশি ম্লান করছে তাদের অবদানের মাধ্যমে, কারণ সায়েন্সের যে ডেভেলপমেন্ট 200 বছরে সেটা মানে মারাত্মক, মানে মানে কি বলা যায় যে ফেনোমিনাল, অনেক অনেক কিছু জানি এখন, সেটা হচ্ছে যে আজ থেকে 200 বছর আগের লোক চিন্তা করতে পারত না। ওই সময় লোকদেরকে যদি এগুলি বলতাম ওটাকে ওরা বলতো ম্যাজিক, ঠিক আছে, অনেক জিনিসকে তাই অনেক জিনিসকে আগে ম্যাজিক বলা হচ্ছে সেটাকে এখন আমরা সায়েন্স জানি, ওই সময় লোকের লোকের মনে হয় সেটা ম্যাজিক, পরে এটা এখন আমরা সেটা আসলে সায়েন্স, এটা একটা বাস্তব জগতের একটা ঘটনা। তো যেমন আমি যদি আজকে আজ থেকে মানে অনেক আগে যদি একটা বেস লাইনে একটা বাড়ি মেরে একটা আগুন তৈরি করি, লোকজন মনে করি কি করলো একটা ম্যাজিক করলাম, তো একটা হালকা নড়া দিলাম আর আগুন তৈরি হয়ে গেলো, ওরা পাথর দিয়ে কষিয়ে তৈরি সে আগুন তৈরি করে, আর আমরা এরকম একটা বেস লাইন মারলাম আর আগুন তৈরি হয়ে গেলো, অথবা গ্যাসটা একটু দূরের কথা লাইটার নিয়ে গেলাম, ঠিক আছে, লাইটার নিয়ে গেলো এই কি তৈরি করলো, তারপর এগুলো তো জাস্ট সিম্পল এক্সাম্পল, ঠিক আছে, বড় বড় এক্সাম্পল, নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করে ফেলছে মানুষ, সেটা দিয়ে পুরো পৃথিবীর মধ্যে ম্যাসিভ ডিস্ট্রাকশন করা যায়, আবার খুব হাই লেভেলের ইলেকট্রিসিটি তৈরি করা যায় যেটা সারা পৃথিবীকে বিদ্যুৎ দিতে পারে, এবং ওই ফুয়েল দিয়ে আমরা যেন মহাকাশে চলে যেতে পারি, অনেক ধরনের মানে সুবিধা অসুবিধা বিভিন্ন সায়েন্সের মাধ্যমে আসছে আর কি, বিভিন্ন রকমের চেঞ্জ আসছে সোসাইটির মধ্যে, এরকম থিঙ্কিং মানে সায়েন্টিস্টদের মধ্যে আমরা একেবারে আর্লি সায়েন্টিস্টদের মধ্যে আনলে হয়তো নিউটন বা লাইবনিজ এদের নামগুলো আসবে, রিসেন্টলি আসলে হয়তো আমরা ইয়ার নাম আসবে আর কি, আইনস্টাইনের নাম আসবে, তারপর আইনস্টাইন বেশি বড় কন্ট্রিবিউশন করে গেছে, এছাড়া আইনস্টাইনের আগে করে আরো কিছু মানে ভালো সায়েন্টিস্ট আছে, যেমন ইয়ার ফ্যারাডে বলা যায়, ফ্যারাডে ম্যাক্সওয়েল এদেরকে বলা যায়, তো একই সাথে যেরকম ফিলোসফারদের উদ্ভব করতেছিল ওয়েস্টের মধ্যে, ওই সময় সায়েন্টিস্টদের অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। এই সায়েন্টিস্ট ডেভেলপমেন্ট হওয়ার কারণে অনেক ভালো ভালো সায়েন্টিস্ট তৈরি হচ্ছে এবং অনেক ভালো কন্ট্রিবিউশন, আমরা যেমন যে ফ্যান চলতেছে, এই যে লাইট চলছে, ওই সব মানে সায়েন্টিস্টদের অবদানই এই পৃথিবীতে আমরা দেখতেছি। কিন্তু যেটা হচ্ছে, যেটা এত বেশি হয়ে গেছে যে এটাকে লোকজন হচ্ছে যে ভিত্তি হিসাবে নাই নিয়ে নিচ্ছে, অন্য ভিত্তি অন্য কিছুকে বাদ দিয়ে ওইখানে সমস্যাটা তৈরি হচ্ছে। তো আমরা যদি বলি যে মানে কারা বেস্ট থিঙ্কার, আমি বলবো যে তারাই বেস্ট থিঙ্কার যারা দুটো চিন্তাকে হচ্ছে কম্বাইন করে হচ্ছে একেবারে সঠিক সমাধানে পৌঁছেছে, জীবন সম্পর্কে একটা সঠিক সমাধানে পৌঁছেছে এবং দুটোকে ফুললি ইউটিলাইজ করে জীবনকে আরো উন্নয়ন করছে। একেবারে মানে সিম্পল সংজ্ঞায় যদি আমি আনার চেষ্টা করি, এই সংজ্ঞাটা যার উপর অ্যাপ্লাই হবে সেই আসলে বেস্ট থিঙ্কার। যে দুটো চিন্তাকে হচ্ছে সঠিকভাবে কম্বাইন করছে, দুটো চিন্তাকে তারা ইউটিলাইজ করছে, একটা সাথে সাংঘর্ষিক করে নাই, এবং বুদ্ধিবৃত্তিক চিন্তাকে হচ্ছে সুপেরিয়র রাখছে এবং সাইন্টিফিক চিন্তাকে হচ্ছে যে ইউজ করছে ফুললি, এবং মানে চিন্তা যখন সাইন্টিফিকভাবে চিন্তা করতে যখন করতে গেছে তখন নিউরনকেও ছাড়া দেওয়ার চেষ্টা করছে, বুদ্ধিবৃত্তিকভাবে যখন চিন্তা করছে তখন হচ্ছে যে সায়েন্সের হোক বা যেই হোক না কেন ওদেরকে আর পাত্তা দেয় না, কারণ বুদ্ধিবৃত্তিক চিন্তা যে কোনো সায়েন্সকে হচ্ছে যে টাকা দিয়ে চলে যেতে পারে, সায়েন্স এখানে মধ্যে কখনই পাত্তা পাবে না যদি বুদ্ধিবৃত্তিক চিন্তাটা প্রমাণিত হয় আর কি। তো এটাই আর কি, যার প্রশ্নটা যদি সংক্ষেপে জবাব দিই, যদি অনেক সংক্ষেপে জবাব দিতে পারিনি, বিশদ আলোচনা হয়ে গেছে যে বুদ্ধিবৃত্তিক এবং মানে সায়েন্টিফিক চিন্তা বৈজ্ঞানিক চিন্তা দুটাকে কম্বাইন করে জীবন সম্পর্কে, জীবনের পরিচয় সম্পর্কে, জীবন উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণা যারা উপনীত হয়েছে এবং জীবনের উন্নয়নের ব্যাপারে একেবারে ফুল ইউটিলাইজেশন যারা করছে এই ব্যাপারগুলোকে, তারাই হচ্ছে যে সঠিক চিন্তা। এর মধ্যে মুসলমানরা আছে অবশ্যই, এবার কোনো সন্দেহ না, যদি সায়েন্টিস্টের কথা বলি তার মধ্যে মুসলমানরা অনেক সফল ছিল, ওইটা একটা আরেকটা আলোচনা করবো, যেটা আমরা হয়তো মানে আইডিওলজিস নিয়ে যখন আলোচনা করবো যে পৃথিবীতে কি কি ধরনের মতাদর্শ বা আইডিওলজিস আছে, যে ওই আইডিওলজিসগুলিকে কিভাবে আমরা হচ্ছে মানে ভেরিফাই করবো, ডিটারমাইন করবো, ওইটা হয়তো আমাদের অন্য একটা আলোচনা হতে পারে। তবে মানে সিম্পল লেভেলে যদি বলি যে এই তিনটা মানে না পুঁজিবাদ না সমস্ত, এরা কেউই হচ্ছে যে এই যে আমি ডেফিনেশনটা দিচ্ছি এই ডেফিনেশনটাকে প্রতিফলিত করতে পারে নাই, তারা কেউ খুব সায়েন্টিফিক হয়ে গেছে, কেউ কম্প্রোমাইজ করছে, কেউ মানে ন্যাশনালিজমকে বাদ দিচ্ছে, এভাবে বিভিন্ন রকম অবস্থা বলে তারা আসছে। তো আমাদের বুঝতে হবে যে তারা কেউই এটা ফুললি ইউটিলাইজেশন করতে পারে। এখন আমরা মানে চিন্তার বিকাশ যখন ঘটছে ওগুলিকে যখন আমরা সামনে পাইছি ফিউচার বিশ্লেষণ, অনেক কিছু বুঝতে পারতেছি আমরা, দেখার সময় অনেক মুসলমান এটা বুঝতে পারেনি, তারা দেখা গেছে কেউ সমাজতান্ত্রিক হয়ে গেছে, কেউ পুঁজিবাদী হয়ে গেছে, এখন অনেকে আছে। তো আমাদেরকে তাদের সাথে আলোচনা করতে হবে, বলতে হবে যে কেন ওগুলির মধ্যে ভুল আছে, তো ভুলগুলিকে ধরাই দিতে হবে। এটা ইনশাল্লাহ সামনে আমরা আমাদের বিষয়ভাবে ইনশাল্লাহ করে একটা আলোচনা করবো, পুঁজিবাদ কাকে বলে, মানুষের ব্রেনে ছবি এগিয়ে যাওয়ার সব বলছিল, এই ওরা বুঝলে বেশি ফিলোসফিক্যাল আলোচনা হয়ে গেছে। আমরা সামনে একটু ইন্টারেস্টিং একটা আলোচনা করবো ইনশাআল্লাহ, এই মেথড গুলি তখন অ্যাপ্লাই করবো আমরা, এখন তো জাস্ট ডেফিনেশন জানবো, এরকম মেথড গুলিকে অ্যাপ্লাই কিভাবে করবো এটা একবারে পিওর এক্সাম্পল নিয়ে আসবো আমরা, ইনশাআল্লাহ আলোচনা করে আলোচনা হবে। আজকে আলোচনা হয়তো কালারফুল আলোচনা নাও হতে পারে, মনে হতে পারে যে কি চিন্তা ঘুমাই মজা করতেছি, তোমরা সবাই মনে হচ্ছে আমি মনে করি মার কথা চায় দুজন দিয়ে কিছু নিয়ে আসো, এত চিন্তা অনেক চিন্তা করতে মানে কিছু জিনিস যেমন চিন্তার করা কিছু কিছু প্যাটার্ন করা তো থাকা উচিত, তো ওটার কম্বিনেশন হইলেই আমরা বেস্ট রেজাল্ট পাবো আর কি। কারণ আলটিমেটলি প্যাটার মানে ক্ষুদার রাজ্যে পৃথিবীর গল্প চাপ যেন এক ঝলসানো রুটি, তো যত চিন্তা সব গায়ে হয়ে যায় থাকার মাথা করছে।